আল্লাহ আমাদের সকলকে তুমি বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করো। এ আল্লাহ সকলকে হজ্জে মাবরুর নসিব করো। এ আল্লাহ যেই আমল করলে তুমি খুশি হও সেই আমল করার তৌফিক দান করো। এ আল্লাহ যেই আমল করলে তুমি নাখোশ হও তার থেকে বাঁচার তৌফিক দান করো। এ আল্লাহ যে হাজি সাহেবদেরকে নিয়ে হাত তুলেছি, এ আল্লাহ যারা আপনার ঘরে যেতে চায়, আল্লাহ তুমি সকলকে সুস্থ সবল ভাবে এ আল্লাহ হজের সমস্ত কাজগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করো। সকল ভুল ভ্রান্তি থেকে বাঁচার তৌফিক দান করো। এ আল্লাহ যে কাজ করে তুমি খুশি হও সেই কাজগুলো বেশি করে করার তৌফিক দান করো। এ আল্লাহ যে কাজগুলো করলে তুমি নাখোশ হও তার থেকে বাঁচার তৌফিক দান করো। এ আল্লাহ মেহরবানি করে মক্কা মদিনায় সুস্থ অবস্থায় তোমার কাজগুলো ঠিকমতো করার তৌফিক দান করো। এ আল্লাহ তুমি আমাদেরকে মেহমান তোমার মেহমানে কবুল করে যা আল্লাহ। এ আল্লাহ আমাদের কোন ভুল ভ্রান্তি আমাদের কোন বেয়াদবির কারণে যেন আল্লাহ তোমার দরবার তোমরা ধিকৃত না হয় তাকে বাঁচার তৌফিক দান করো। এ আল্লাহ যারা এবার যাওয়ার আগ্রহ প্রশ্ন নিতে পারে নাই, এ আল্লাহ তুমি এদেরকেও এ আল্লাহ তোমার ঘরে যাওয়ার তৌফিক দান করো। এ আল্লাহ অসুস্থদেরকে শেফা নসিব করো। এ আল্লাহ মুরব্বীদেরকে তুমি সুস্থতা দান করো। এ আল্লাহ মা বন্ধুরাও যারা হজে যাচ্ছে তাদের শেফা কামিল আজরা নসিব করো আল্লাহ। এ আল্লাহ বিশেষ করে আমাদের ভাই যিনি আজকের এই হাজির সাহেবদেরকে নিয়ে মাহফিলের আয়োজন করেছিলেন, নিজে থাকার ইচ্ছা ছিল ইয়া আল্লাহ। এ আল্লাহ আমাদের ভাই ডাক্তার এবি সিদ্দিক এবি শেফায়ে কামিল আজরা নসিব করে নিয়ে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন তাকে পূর্ণ শেফা দান করে নিয়ে আল্লাহ। এ আল্লাহ তাকে সুস্থতা দান করে নিয়ে আল্লাহ। এ আল্লাহ তাকে সুন্দরভাবে সুস্থ হয়ে হজে যাওয়ার তৌফিক দান করেন। এ আল্লাহ তার হজকে আপনি কবুল করে নিয়ে আল্লাহ। এ আল্লাহ তিনি যে আজকের আয়োজন করেছেন এজন্য যা কিছু খরচ করলেন, এ আল্লাহ মেহরবানি করে সদকায়ে জারি হিসেবে কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ। এ আল্লাহ তার আব্বা আম্মা সহ সকল মুরব্বীদেরকে আপনি মাফ করে নিয়ে আল্লাহ। এ আল্লাহ সকলকে আল্লাহ তার ভাই বোনদেরকে কবুল করে নিয়ে আল্লাহ, সকলকে হেদায়ত নসিব করেন। এ আল্লাহ ভৈরবের হাজির সাহেবদেরকে হাত তুলেছে রব্বুল আলামিন, এই ভৈরবের ভিতরে আপনি হেদায়তের হাওয়া চালু করে দিন আল্লাহ। এ আল্লাহ হজের মাধ্যমে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তারা বলে যেন দেশে এসে তাওহীদের আওয়াজ দিতে পারে, সমস্ত শিরিক বিদআতকে বর্জন করতে পারে। এ আল্লাহ মাজার পূজা, কবর পূজা, এ আল্লাহ পীর পূজা, যত পূজা আছে সমস্ত পূজা থেকে বাঁচতে পারে, যেন তারা লাব্বাইকে যেরকম ভাবে সরাসরি তোমাকে আহ্বান করেছে, বাইতুল্লাহ গিয়ে যেভাবে সরাসরি তোমার ইবাদত করেছে, দেশে বসেও যেন সরাসরি তোমার ইবাদত করতে পারে সেই তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।